আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আনার ভাবি নাইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনারা আরবের গুণরে খুশির জিন্দি গরিব আল্লাহ তৌফিক দুক যে তারা বিয়া শাদী কইজি আল্লাহ তাআলা তারারে শান্তির জিন্দি গরিব আল্লাহ তৌফিক দুক নিজের সুখ শান্তি ওদের দিল শান্তি ওদের হিল্লা ফুঁচাই নসিব করুক। বায়ান বেশি পেরেশানি শেখোয়া, বেশি পেরেশানি শেখায়ত, বেশি অশান্তির শেখায়ত কেন হইলে বিয়া গজি দেব না অষ্ট মাস হইয়ে ন মাস হইয়ে এক বছরে কি ফোন চাই নাকি কই এদিনও তো শান্তির জিন্দি করে না পারে। বেশি অশান্তির শেখায়ত আজি এহতর আড়ারও বউ গিয়ে কই আর একজন আর জন দেয় শান্তির জিন্দি করে না পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এন্দিলা এন্দিলা শেখায়ত কল বচ্চিনি মহাসের খড় দেয়ারে বুঝাইতাম খারে হইতাম ওদের শান্তির জায়গা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখওয়ানি ওয়া আহবাবিল কিরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ে বিয়া শাদি ইবা মশরু গজিদে আল্লাহর হেড়ে হেকমত কল বেশি আছে, আসরার কল বেশি আছে। আল্লাহ কিছু কোরআন মা জিকির গজ্জে আরা জানিও বাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ে খদ দেহেন দিলে বিয়া শাদি নইলে আর বিয়া শাদি খেললা। আল্লাহ ইহদ্দে সূরাতুর রুম মা জি ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আজমাতের উপরে দালালত করে দে, আল্লাহর কুদরতের উপরে দালালত করে দে, হিন্দিল্লা আয়াতের ভিতরে বড় বড় আদিল্লা কলের ভিতরে বিয়া শাদি উগমাইয়া হো আর গমর তো হরণ দেখাইও না একজনের কথা একজন ন শুনিও ন শুনিও একজনের দেশের দেশের বিয়ে শাদি ইরার। হ্যাঁ এতারা দুনো দুনো ধর্মের মাঝে আল মাওয়াদ্দাতু ওয়ার রাহমা বহিবে ডাকে গিরে শান্তি। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর খন্দিল্লা কুদরত মায়া হয়ে মর পরে গিরে শান্তি, মর তো মায়া হওয়ার ডেগিরে শান্তি, আল্লাহ হদ দে আর হদ দে বিয়ে শাদি যদি 17 বছর 20 বছর ইয়ে অশান্তি দিন দিকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বায়ান তুবু ইলাল্লাহি আজ্জা ওয়াজাল, দিলরে সাফ করো কই আল্লাহর আয়াতরে ভরপুর ইমান আনো। বিয়া শাদি ইবা আল্লাহ ইহদ দেখি আল্লাহর আয়াতরে আল্লাহর বড় বড় আদিল্লা কলর আল্লাহর দাসে ওজুদুর ওরে আল্লাহর কুদরতরে আদমতরে দালার দুদে আয়াত কলর ভিতরে বিয়া শাদি আল্লাহ তোমার নসত তো আল্লাহ বলিয়া কি বানাইয়ে জৌজ বানাইয়ে দে জৌজাইন এন্দিল্লা মিলি থাকিব দিয়া এন্দিল্লা মিলি থাকিব দিয়া হুন না লিবাস উল্লকুম আন্তুল লিবাস উল্ল হুন আল্লাহ জনের আর জনের পোশাক বানা দিয়ে দে। সুবহানাল্লাহ গরম মাদে গরু বামাদের ও মাদে করলেও ঠালা মারি ফেলাইও হেড়ে ভুতরে একজনে আর জনের পোশাক আর হেন মানে দিনে মার কি আছে না তোমার জৌজেন এক গা দিল্লা দুজন উগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ খোদ দিন আগত হারাম আসিল বিয়া শাদি মগত দিনে দিন উগ্র গুরু মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গরম মাঝে হিন্দিল্লা গরি মিলি বললা আল্লাহ ইয়ে কি দিয়ে এজাজত দিয়ে আল্লাহ হদ আরো লিতাসকুনু ইলাইহা অশান্তি রত্তম মাঝে পেরেশানির রক্তম মাঝে দুঃখ রত্তম মাঝে গমধলাদের রক্তম মাঝে ইয়া জারে শান্তি লেবা দে আল্লাহ হদ দে আয় হদ দে ন বহুত মাঞ্জি কে হদি তারা হদে বেড়ে এনজল গে এনজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইম বিয়াদ দেবি কথা খনিকে দিন হদ দইলে হা মহা যে দুন মানুষ বিয়ে শাদি করছি ইম বেগুণত্ব একজনের হাসে আর জনে গেলে শান্তি পাওয়া পড়িব আর মাহাব্বতের দিন আখেরি দরে যা আছে আর মওয়াদ্দা হদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ে শাদি মাঝে কি হয়ে ওয়াজা আলা বাইনাকুম মওয়াদ্দাতুন ওয়া রাহমা দুনো জনের দরমিয়ান মাঝে মাহাব্বতের আখেরি দরে যা রাহমতের আখেরি দরে যা আল্লাহ দি সহনা আমরা উগ্র মাঝে তুমি আরামি তোমার দোস্ত তোমার খাস উগ্র দোস্ত তুমি আরামি তুমি বারে খাঁদল লেরে ডাঠানালে জেনে পারিবে লেকিন তোমার বহুত তুমি আরাম দিলে খুলল লই খাঁদল লেরে ডাঠানামা তুমি যে পারিবে খেলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জামা বাইনাকুম আল মাওয়াদ্দা ওয়ার রাহমা। তুমি খামগরি আরে খন্দিল্লা তাবান গিয়ে গই খন্দিল্লা কমজোর গিয়ে গই অশান্তি গিয়ে গই তন দিন গরম মাঝে খামগরি হাত নেহেড়ে গিয়েও আল্লাহ হদে রিচাস কোনো মিলে হা ইহান মাঝে দেয়ারে শান্তি ল রাহাল এতমিনাল ল। হ্যাঁ ও ভাই আইন আরাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আকমালুল মুমিনিন ইমানান আহসানুম খুলুকা মুমিন আকলের ভিতরে দরজাত আছে হেড়ে ভিতরে বেশি খামেল দরজা পৌঁছে দে বেশি যার আখলাক সুন্দর يربط الله نبي ده وخياركم خياركم لنسائهم ها سبحان الله توار البطر بالامان تويلي رسول خد خره توي بده خد توار البطر ديبي نيدر بو بتليار সুন্দর করে বালা করে দিন দিয়ে করে ان من اكمل المؤمنين ايمانا احسنهم خلقا والطفهم ها باهلي رسول صلى الله عليه وسلم خد نيدر بو لير نرم নিজের বউ ফোনের নরম হেতল্লা ভাই শেখায়ত নগজ নিজের নফসরে মহাসভা কর নিজের আখলা করে আল্লাহর আয়াতের কালে যাবলা কোশিশ করো আল্লাহ হদ্দি ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন যেতে নবুজো কথায়ান যেতে কথায়ান নবুজো আল্লাহ তাবারক ওয়া তাআলা হদ্দি যেমনচি আল্লাহর আয়াত মাঝে তদব্বর করিব আল্লাহর আয়াতের ভরপুরি মেনে নিব আল্লাহর আয়াতের বুঝিব ইন মানুষ ইনি বুঝে দিন ইনি কি তারা বুঝে দে কি তারা কদর করে দে হেতল্লা আর ভাই নল বই নাই নল বিয়ে শাদি করছো আল্লাহর কাছে আল্লাহ তো দোয়া করো আল্লাহ আরে সাআদা যৌজিয়া নসিব করো বিয়ে শাদির শান্তি নসিব করো মওয়াদ্দা ওয়া রাহমা এদিনে আনার বুতরে আইবাল্লাহ উলিয়া রে আল্লাহ আরে আরে এদিনে আনি দিও আর একজন আর একজনের শান্তি আল্লাহ তৌফিক দো আল্লাহ তুমি ভালো ভালো ফোন মাগিবা ফোন দেখলে সুখ শান্তি ও দুঃশান্তি দেন দিল্লা والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله ما كي بالله هي بيشه دي الله تما گو فونشن الله تما گو فونشن بالا هون امام عالم اندي له هون الله تما گو اڑے کن خوزیا ها او بہن کیے داسے بولے ماریا رے ماتھا پھاڑی بیلر کیے گو تونیا لادر کیے سلخاری بیلر کیے بازو پھاڑی بیلر কে লহরাজের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তা ইয়া জাহিলিয়াতুল খাম মাই হিন্দুর ভিতরে কমজোরি আছে মোর পন্দুর ভিতরে কমজোরি আছে একজন তো বুঝি উঠতে আর একজন তো নরম করিব একজন নরম ইয়ে হ্যাঁ হনিকে দাদা তোমার এতেদার করছি বউ মালিশ সামেহনি আরে মাফ করি দো কবল করা করিব হেলে জামাইতে বুঝি উঠতে বহুত সবর করা করিব বহুত বুঝি উঠতে জামাইতে সবর করা করিব ফোন চেঞ্জরে সবর করি করি আরে সবর করি করি আরে ফালানা করা করিব কোরআনের দাহাদিসের ওরে ডর করা ভরিব এবাদত মা ডর করা ভরিব আকীদত তাওহীদ মা ডর করা ভরিব ইজ্জত ইহতরাম মা ডর করা ভরিব আজিয়া অনরাজ দি গরম মাঝে গালি গুলি সব মাঝে দিন দিয়ে গরত দরে তোমার সামারাত কোন দিল লেব তোমার ফোনচেন কোন দিল লেব আজিয়া বেশি মানুষ করে ফোনচেন দেশ শেখাইত করে আর ফোন দিল্লা আর ফোন দিল্লা লাকিন মানুষ ইবার আখলাক করো তুই বেশি চিন্তা না করে ইবা কোন দিল্লা তুমি দা আছে তোমার বউরে কোন দিল্লা আখলাক তোমার গরম মাঝে তোমার আলফাজ কোন দিল্লা তোমার মহামালা কোন দিল্লা তোমার লেনদেন কোন দিল্লা তোমার ইবাদত কোন দিল্লা তোমার মা বাপ দিন তোমার দরমিয়ানের মাঝে হ্যাঁ বর্তাব কোন দিল্লা ইম বেগুনে তোমার সম্রাট বাইর করিব দে এনে বালা সম্রাট বাইর করিব দে হেতল্লা ইখওয়ানি ওয়া আহবাবিল কিরাম ও আর ভাই বিনে নেওয়ান অশান্তি দিন দিকে নগজ্য বিয়ে শাদি অশান্তি ছিল না আল্লাহ বানাই দে আল্লাহ হদ বিয়ে শাদি শান্তি লা বানাই দে লিথস কোনো ইলে হা তুই আমার শান্তি লে বললা বউয়ে তোমার তো শান্তি লে বললা তুমি তোমার বউর আমার শান্তি লে বললা একজন আর জনের পোশাক বুনি বললা একজনে আর জনের দাসে নিজের দিলের আসরার কল বুঝাই বললা নিজের পেরেখানি কল বুঝাই বললা একজনের খদমত একজনে করি বললা একজন তো আর জনের সেমটা ফায়দা করি বললা বলি খজিয়া দি বললা ন বোধ মায় হইন্দে হ দে নিজের দাদা জরুরতম পুরা গজ্জুলে পুরা গিয়ে গই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ারা ও নরা জেদুন মুসলমান ভাই বিনে নাসি বেশা দি ওই বেগুনরে শান্তি দিন দিয়ে আল্লাহ তৌফিক দু খনক কাম পারে তাগিলা আল্লাহ উঠাই ফেলুক আর আর মিয়া বিয়ে দরমিয়ান মাঝে যে তো কিসিম মা শান্তি ও দে তরিকা কল আছে আল্লাহ বেগুন করি আরে তাকি বললা বলি আরে তৌফিক দুক ও ভাই হেন মিয়া বিবি শান্তি অনর দাসের তরিকা কলর ভিতরে ফোন সেন্টারে বালাতর বিয়ের দন মিয়া বিবি শান্তি তা কেন তরিকা কলর ভিতরে হর হরি ফোয়ার মা বাবা আছে এন্দিল্লা মায়ে হর মা বাবা আছে একজনের জন্য এহতরাম তকদির করন বালা তাল্লুক রাখন সুন্দর করি একজনের জন্য জিয়ারত করি জিয়ারা করি বললা শরীর জিয়ারা করি বললা বালা জিয়ারা করি বললা বলি আরে সমাধান ফুরসাদন এন্দিল্লা বালা থাকানো তরিকার ভিতরে নিজের আল্লাহ যে দু তাকত পয়সা করে দিয়ে ইন দিলে ইন লিয়ারে বালা জিন্দিগি করন ইন ফোন চেঞ্জের শান্তির মাঝে বউ বেটির শান্তির মাঝে হসা করন ইন বেগুন সৎকার সব পাইবা ইন মাঝে বখিলাই নগর আল্লাহ ইয়ারে অনারা বেগুনরে বুঝিবল্লা তফিক দুক আই যে বই নাই দাসে আওয়াজ দি ভেড়াই সৌদ দি ভেড়াই এবার দাসে হকা দাগরি ভাই জিনে হইনি পারি খুশিত গুজি আল্লাহ আর কথা গুনলে বেগুনরে ফায়দা করিবল্লা তফিক দুক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু